জুপি তোমার নাম সন্ধ্যা সকাল মানব হুকুম যে আমি চিরকাল হুস যে থাকে না হই যে বেহাল স্বপ্নেও দেখি না দিদার মেলে না এমন কপাল জুপি তোমার নাম সন্ধ্যা সকাল মানব হুকুম যে আমি চিরকাল জন্ম হয়ে আমি এই দুনিয়ায় শুনেছি দোকানে তোমার নাম জড়াই না তো শয়তানি মায়ায় পিয়েছি সদা সে নামের জাম সৎপথে আমি কামাই যে মাল রুটি রুজি আমার সবই হালাল হুস যে থাকে না হই যে বেহাল স্বপ্নেও দেখি না দিদার মেলে না এমন কপাল জুপি তোমার নাম সন্ধ্যা সকাল মানব হুকুম যে আমি চিরকাল তুমি যে রহিম প্রভু রহমান তোমার উপরেতে রাখি ঈমান চাঁদ সূরজ আরে দো জাহান তোমারে জমিন তোমারে আসমান এমডি মেহবুব তোমার প্রেমে মাতাল দিনি পথে সে কাটিয়েছে কাল হুস যে থাকে না হই যে বেহাল স্বপ্নেও দেখি না দিদার মেলে না এমন কপাল জুপি তোমার নাম সন্ধ্যা সকাল মানব হুকুম যে আমি চিরকাল হুস যে থাকে না হই যে বেহাল স্বপ্নেও দেখি না দিদার মেলে না এমন কপাল জুপি তোমার নাম সন্ধ্যা সকাল মানব হুকুম যে আমি চিরকাল।